জানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায় এ গানে রাম ধনু তার সাতটি রঙের দোল ঝরায় এ গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায় এ গানে রাম ধনু তার সাতটি রঙের দোল ঝরায় এ গানে জানি না এ গানে প্রজা।